এবারে অঙ্ক করেন, আলহামদুলিল্লাহ। এটা শুধু এই জাহানাবাদের চিত্র না, এটা টোটাল বাংলাদেশের চিত্র। পুরা বাংলাদেশের 95% শতকরা মুসলিম পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে না, পাঁচ ভাগ মুসলিম পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে। যেই দেশে 95% মুসলমান মসজিদে নামাজ পড়তে আসে না আর পাঁচ ভাগ মুসলিম নামাজ পড়তে আসে, সেই দেশে দেখেন 95% বেনামাজি এক দল, আর পাঁচ ভাগ যারা নামাজি এরা 14-15 দল। কি বলেন? পাঁচ ভাগ যারা মসজিদে আসে এরা গ্রুপে গ্রুপে বিভক্ত, এরা মসজিদে আসে এক কাতারে নামাজ পড়ে, কিন্তু একজন আরেকজনের সাথে কথা বলে না, একজন আরেকজনের ইহুদির দালাল কয়, একজন আরেকজনের মসজিদ থেকে বাইর করে দেয়, একজন আরেকজনের কাফের কয়। কিন্তু বাকি 95% যারা নামাজ পড়ে না এরা কিন্তু একজন আরেকজনের কাফেরও কয় না, একজন আরেকজনের মুশরিকও কয় না, একজন আরেকজনের খ্রিস্টানের দালাল, হিন্দুর দালাল, বৌদ্ধর দালালও কয় না। তারা সবাই এক দল, এক গ্রুপ, এক জামাত। আর এই 5% যারা মসজিদে আসছে এদেরকে শয়তান দলে দলে, একজনে এক দল। মসজিদে মুসল্লি 10 জন হলে 10 দল, মুসল্লি 15 জন হলে 15 দল। মানে এদের পিছনে শয়তান এমন চক্রান্ত করে কাজ করে যাতে এরা নিজেরা নিজেরাই ঝগড়া করতে করতে ওই ব্যাপারে চিন্তা করার সময় না পায়। যে মানুষগুলো আমাদের সমাজে 95% মানুষ যারা 5 ওয়াক্ত নামাজ পড়তেছে না, এটার থেকে বড় ফেতনা সমাজে আর কিছু আছে? কি বলেন, এটা ফেতনা না? মুসলমান নাম মুসলমান 5 ওয়াক্ত নামাজ পড়ে না, এটার থেকে বড় ফেতনা জমিনে আর কি আছে? কিন্তু আজকে দেখেন আমরা ওয়াজ মাহফিলে কোথাও ওইটারে ফেতনা বলি না, যারা নামাজ পড়ে এদেরকে ফেতনা বলি। মানে ফেতনা হলো ওইটা, যারা নামাজে পড়ে না তা এটা হলো আসল ফেতনা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে, সাহাবায়ে কেরামের যুগে, তাবেইনদের যুগে, তাবে তাবেইনদের যুগে, খায়রুল কুরুনের 3 যুগে একজন মুসলমান নামাজ পড়বে না এটা তো দূরের কথা, একজন মুনাফেক 1 ওয়াক্ত নামাজ ছাড়বে এই সাহস করত না। মুসলমান তো 100% বা জামাত তাকবীরে উলার সাথে নামাজ পড়ত, একটা মুনাফেকও সাহস করত না যে সে নামাজ ছেড়ে দিবে। তাহলে আজকের দুনিয়ায় এবং আমাদের দেশে 95% মুসলমান 5 ওয়াক্ত নামাজ পড়ে না, সেটারে আমরা ফেতনা বলি না। যেই 5 ভাগ নামাজ পড়তে আসে এই 5 ভাগে একজনে আরেকজনের বলি যে ফেতনা, কে বলি না যে এই এর ফেতনা বলি, এই এর ইহুদির দালাল, এই খ্রিস্টানের দালাল, এই হিন্দুর দালাল, এই বৌদ্ধ দালাল, 15 জনের দালাল যে 15 জন নামাজ পড়তে আসছে। আর যে 95 জন আসে না এরা কারো দালাল না, এরা অরিজিনাল মানুষ, খাঁটি মানুষ। দেখেন আল্লাহ আকবার, শয়তান কি সুন্দর করে আমাদের মধ্যে এই জিনিসগুলো তৈরি করে দিচ্ছে, কিন্তু আমরা টেরও পাই না। আমাদের একটা সমাজে যেই 5% নামাজ পড়ে এই 5% এক দল, এক জামাত, এদের পরিচয় হলো এরা নামাজি। আর যে 95% নামাজ পড়েন না এরা আরেক দল, এদের নাম হলো বেনামাজি। এই 5 ভাগ শক্ত করে একজন আরেকজনের সাথে ভ্রাতৃত্বের বন্ধন মজবুত করে যে ভাই আমরা এই 15 জন নামাজি, আমরা এক দল এক জামা, আসো আমরা সবাই মিলে ওই 95 ভাগ যারা নামাজ পড়ে না এদের কাছে দাওয়াত নিয়ে যাই, কিভাবে ওই 95 ভাগকে নামাজি বানানো যায় ওই কাজ করি আজকে থেকে, এই শপথ নেই। এই কথা দুনিয়ার কোনো মসজিদে শুনছেন আজ পর্যন্ত? অথচ একজন মুমিনের কাজ হবে এটা, ইমাম সাহেবের নেতৃত্বে ইমাম সাহেব ঘোষণা দিবেন যে ভাই আমরা এখানে যারা আসছি সবাই আমরা মুসলিম এবং আমাদের আরেক পরিচয় আমরা নামাজি। আমাদের 95% ভাই মসজিদে আসতেছে না, সালাত আদায় করতেছে না, জাহান্নামের দিকে যাচ্ছে, আসেন আমরা এই মসজিদের নামাজি যারা আছি সবাই মিলে আমার নেতৃত্বে আমার আমারতে জামাত বের করি, আমরা সবাই মিলে দাওয়াত দিই, ওই 95 ভাগকে আমরা মসজিদ মুখী করি, এটা হবে এই 5% কাজ। কিন্তু আজকে এই 5% কি জামাত বের করবে আর কি দাওয়াত নিয়ে যাবে, 5% মারামারি করে। এটা উম্মার জন্য বড় এক ফেতনা এবং বড় এক শয়তানি চক্রান্ত। মসজিদে নামাজ পড়তে আসে, নামাজ পড়তে আসার পরে একজন আরেকজনের কয়লা মাজাবি, অথচ এই মসজিদে যারা নামাজ পড়তেছে যারা মুসল্লি আসছে, আচ্ছা এরা যারা নামাজ পড়লো একতলাপ কয় জায়গায়? 2-3টা জায়গায় একটু একতলাপ আছে নামাজ, আর বাকি সব কিন্তু একই। ফজরের নামাজ ফরজ দুই রাকাত, কেউ কি তিন রাকাত পড়ে আপনাদের দেশে বা পৃথিবীর কোথাও? সবাই দুই রাকাতে পড়ে, জোহর চার রাকাতে পড়ে, আসর চার রাকাতে পড়ে, মাগরিব তিন রাকাতে পড়ে, এশা চার রাকাতেই পড়ে, সব একই ফরজ ওয়াজিব সুন্নত সব একই। দুই তিনটা জায়গায় একটু বেশ কম হয়, এই দুই তিনটা জায়গায় বেশ কম হইলেও, যেমন হাত কেউ এখানে বানছে, কেউ এখানে বানছে, কেউ হয়তো এখানে বানছে, আচ্ছা এই হাত যে দুই তিন জায়গায় বানছে, এটা সারি মাজহাবের কোনো এক মাজহাবে, কোনো এক মাজহাবে আছে না? হানাফি মাজহাবে সুন্নত হলো কোথায়? নাভির নিচে। শাফি মাজহাবে সুন্নত কোথায়? বুকের উপরে। তারপরে মালিকি মাজহাবে ছেড়ে দেওয়া সুন্নত, হাত একবারে না বেঁধে ছেড়ে দেওয়াই সুন্নত। আচ্ছা মুসল্লি যারা নামাজ পড়ছে, এদেরটা এক মাজহাবে না এক মাজহাবে পড়ছে না? হয় কারোটা হানাফি মাজহাবে পড়ছে, কারোটা শাফি মাজহাবে পড়ছে, কারোটা আম্বলি মাজহাবে পড়ছে, কারোটা মালিকি মাজহাবে পড়ছে, সারি মাজহাবের এক মাজহাবে আছে। তো যত রকমের আমল আছে নামাজের, এই সারি মাজহাবের বাহিরে একটাও নাই। আচ্ছা এগুলো আমরা এক মাজহাবে না এক মাজহাবে পাইলাম। যেই 95% মসজিদে আসেন নাই, যারা নামাজে ছেড়ে দিয়েছেন, এরা কোন মাজহাবে? এবার এটা জবাব দেন, এদের মাজহাব কোনটা? এরা কি হানাফি? যে 95% মুসলিম মসজিদে নামাজ পড়তে আসেন না, এরা কোন মাজহাবের? হানাফি মাজহাবের। হানাফি মাজহাবে কি আছে যে পাঁচ ওয়াক্ত নামাজ পড়া লাগবে না, পাঁচ ওয়াক্ত নামাজ না পড়লেও জান্নাতে যাবে, এটা হানাফি মাজহাবে আছে? তাই তারা হানাফি মাজহাবে নাই। শাফি মাজহাবে আছে, মালিকি মাজহাবে আছে, হাম্বলি মাজহাবে আছে, সাইর মাজহাবের এক মাজহাবে না। তাহলে লা মাজহাবি কারা? যারা নামাজ পড়ে না এরাই লা মাজহাবি, এদের কোনো মাজহাব নাই। অথচ নামাজি যার নামাজ এক মাজহাবের না এক মাজহাবের সাথে মিলতেছে, এরা একজন আরেকজনের বলে লা মাজহাবি, নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। যারা লা মাজহাবি তারা নিরাপদ, যারা লা মাজহাবি যাদের কোনো মাজহাব নাই, যে নামাজে পড়ে না, এর মাজহাব কিসের? হে তো হানাফিও না, শাফিও না, মালিকিও না, হাম্বলিও না, হে মুসলমান কিনা এটা নিয়েও সন্দেহ আছে। অনেক ওলামা ইকরাম বলছেন যে মুসলমান না, আমরা ওই ফতোয়ায় যাব না, আমরা বলবো যে সে মুসলমান, তিনি দাবি করতেছেন মুসলমান, আলহামদুলিল্লাহ তিনি মুসলমান, কিন্তু তিনি হানাফিও হইতে পারে না। হানাফি মাজহাব সবচেয়ে কঠোর জামাতের ব্যাপারে, পাঁচ ওয়াক্ত সালাতের জামাত হানাফি মাজহাবে ওয়াজিব, কোনো কোনো মাজহাবে সুন্নত বলছে, হানাফি মাজহাবে আরো উচ্চতর পর্যায়ে গিয়ে বলা হয়েছে ওয়াজিব। তাহলে সেই হানাফি মাজহাবের যদি অনুসারী হইতো, তাহলে কি তারা এক ওয়াক্ত সালাতের জামাত ছেড়ে দিতে পারতো? জামাত দূরে থাকুক, নামাজে পড়া, তাহলে তারা কিসের হানাফি? তারা শাফিও না, হানাফিও না, মালিকিও না, হাম্বলিও না, তারা লা মাজহাবি। আর যারা নামাজ পড়েন এরা সবাই মাজহাবি, এরা এদের মধ্যে কোনো লা মাজহাবি নাই। এজন্য আমার সম্মানিত ভাইয়েরা বিষয়গুলো একটু গভীরভাবে চিন্তা করবেন রাত্রে। উম্মার ঐক্য খুবই জরুরি, উম্মার ঐক্য ফরজ, কোন সুন্নত মুস্তাহাব নিয়ে উম্মার ঐক্যে ফরজের মধ্যে ফাটল ধরানো যাবে না। সুন্নত মুস্তাহাব এই 1428 বছর পর্যন্ত একতলাফ ছিল, আছে, কেয়ামত পর্যন্ত থাকবে। আপনাদের গ্রামে কি হাজি সাহেব আছেন? কয়জন আছেন দেখি একটু? হাজি সাহেব বেয়াদবি মনে করেন না যে আমাদের হাজি সাহেবদেরকে আবার হাত তোলাইছে, আলহামদুলিল্লাহ কয়েকজন হাজি সাহেব আছেন আলহামদুলিল্লাহ। আচ্ছা আপনারা যে হজে গেছেন, মক্কা মদিনায় নামাজ পড়ছেন না, মসজিদে হারামে মসজিদে নববীতে কত রকমের নামাজ দেখছেন? আমরা বাংলাদেশে তো কয় রকমের দেখছেন, তার থেকে বেশি দেখছেন না? মক্কাতে মসজিদে হারামে মসজিদে নববীতে নামাজ পড়তে দেখবেন কত রকমের যে নামাজ দেখবেন। কেউ হাত এখানে বানছে, কেউ এখানে বানছে, কেউ এখানে বানছে, কেউ হাত বাঁধতেই নেই, হ্যাঁ কেউ এইভাবে ছেড়ে দিয়ে রেখছে, দেখছেন না এরকম? কেউ আমিন জোরে বলতেছে, কেউ আস্তে বলতেছে, তারপরে কেউ ইমামের পিছনে সুরা আল ফাতিহা পড়তেছে, কেউ পড়তেছে না, দেখছেন না এরকম বিভিন্ন রকম? আচ্ছা কেউ কারোর ওখানে লা মাজহাবি বলতে শুনছেন? বা মক্কার ইমামেরা কখনো বলছেন যে খবরদার মক্কা আসছেন মদিনায় আসছেন, আমরা যেমন নামাজ পড়ি আপনাদেরকেও এইভাবে পড়তে হবে, এটা বলছে কোনো ইমাম? আমাদের এইভাবে না পড়লে আপনাদের নামাজ হবে না, এই কথা বলছে? অথবা আপনারা লা মাজহাবি এখানে নামাজ পড়তে পারবেন না, এখানে মসজিদে হারামে মসজিদে নববীতে, এই কথা বলছে কোনো ইমাম সাহেব? আল্লাহ আকবার! এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে ঘোষণা দিয়েছেন, ইন্না আউয়ালা বাইতিন উদিয়া লিন্নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ জেনে রাখো, ইন্না আউয়ালা বাইতিন, এই ঘরটাই হলো দুনিয়ার সর্বপ্রথম ঘর, উদিয়া লিন্নাস, যেটা দুনিয়ার মানুষের জন্য কিয়ামত পর্যন্ত সকল মানুষের জন্য বানানো হয়েছে। মোবারাকাম ওয়া হুদাল্লিল আলামিন, দুনিয়ার বিশ্ববাসী সকল মানুষের জন্য আমার এই ঘরের মধ্যে হেদায়েত আছে আর বরকত আছে। সুবহানাল্লাহ, আল্লাহর ঘরের মধ্যে আল্লাহ পাক হেদায়েত রাখছেন আর বরকত রাখছেন। এখানে গেলে আপনি হেদায়েত পাইবেন, ওখানে আল্লাহর ঘরে যে নামাজ পড়ছে সেই কোনোদিন বাংলাদেশে আসি এক নামাজি আরেক নামাজিরে গালি গালাজ এইগুলো বলতে পারে না, কারণ হে লোককে আল্লাহ হেদায়েত দেখাইছেন সচক্ষে যে দেখো আমার জমিনে কত রকমের নামাজ পড়ার মানুষ আছে। এটা আল্লাহর শিয়ার, আল্লাহর একটা সৌন্দর্য, ইসলামের তাহসিন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ইচ্ছা করলে এন্তেকালের আগে এক রকমের নামাজ নির্ধারণ করে দিয়ে যেতে পারতেন, পারতেন না? তাইলে নবী সাল্লামের হাদিস থেকে আমরা প্রমাণ পাই যে দেখা যায় হাত বাঁধার কয়েক রকমের হাদিস আছে না? কোন মাঝহাবে কি হাদিসের বাহিরে নামাজ পড়ার পদ্ধতি আছে? সবগুলাই হাদিসে আছে। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় এত রকম কেন? এটা সমাধান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট করলেন না কেন? এটা ইসলামের সৌন্দর্য, আল্লাহর বান্দারা বিভিন্নভাবে নামাজ পড়বে, এটা আল্লাহর পছন্দ। আপনি দেখেন এই যে আমরা এখন মাগরিব পড়ছি, যেই টাইমে মাগরিবের নামাজ পড়েছি এই টাইমে পুরো আল্লাহর জমিনে কোন জায়গায় ফজরের জামাত হয়েছে, কোন জায়গায় জোহরের জামাত হয়েছে, কোন জায়গায় আসরের জামাত হয়েছে, কোন জায়গায় এশার জামাত হয়েছে, এক টাইমে পাঁচ ওয়াক্তের জামাত আল্লাহর জমিন ব্যাপী হইতেছে। এখন আমরা এখানে কথা বলতেছি সারা পৃথিবীতে কোন জায়গায় ফজরের জামাত হচ্ছে, কোন জায়গায় জোহরের জামাত হচ্ছে, কোন জায়গায় আসরের জামাত হচ্ছে, কোন জায়গায় মাগরিব হচ্ছে, কোন জায়গায় এশা হচ্ছে। আল্লাহ পাক জমিনটাকে এমন সুন্দর করে ব্যবস্থাপনা করেছেন যে এট এ টাইম পাঁচ ওয়াক্তের সলাত, পাঁচ ওয়াক্তের জামাত চলবে জমিনে। আল্লাহ পাক আল্লাহর বান্দাদের মধ্যে সলাতের তাহসিনাত, সলাতের সৌন্দর্য এমন ভাবে দিছেন যে আল্লাহর বান্দারা এই এই সব পদ্ধতিকে আল্লাহ পছন্দ করেন বলেই এত পদ্ধতি দিছেন। কিন্তু আমরা নামাজের আল্লাহ একবার সামান্য একটু সুন্নত মুস্তাহাবের একতলাপের কারণে একজন আরেকজনের সাথে শত্রুতা সৃষ্টি হয়, হিংসা সৃষ্টি হয়, বিদ্বেষ সৃষ্টি হয়, ঐক্য নষ্ট হয়ে যায়। উম্মার ঐক্য ফরজ, এটা খেয়াল রাখতে হবে। মুসলিমদের ঐক্য, ইত্তেহাদ, ইজতেমা, জামাত, এটা ফরজ। আপনার এটা ফিকহি মাসালার কারণে মুসলিম উম্মার ঐক্য কখনো নষ্ট করা যাবে না। আকীদার কারণে নষ্ট হইতে পারে আপনার, আপনি যদি আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা ছেড়ে দিয়ে আপনি খারেজি হয়ে যান, মুতাজিলা হয়ে যান, শিয়া হয়ে যান, জাবরিয়া হয়ে যান, আপনার মধ্যে ঐক্য নষ্ট হইতে পারে, এটা বৈধ। কিন্তু ফিকহি মাসআলার কারণে আপনার উম্মার ঐক্য নষ্ট করা যাবে না, ঐক্য নষ্ট করা হারাম। কারণ ফিকহি মাসআলা এমন কোন ফিকহি মাসআলা ইসলামী শরীয়তে নাই যেই মাসআলা ইখতিলাফ নাই, শুধু ফরজিয়ত গুলার অধিকাংশ ইখতিলাফ নাই, ওয়াজিবাতে খুব কম ইখতিলাফ। সুন্নত মুস্তাহাবের এমন কোন ফিকহি মাসআলা পাবেন না যে বিষয়ে ইখতিলাফ নাই। হানাফি মাজহাবের তিনজন বড় বড় ফকিহ, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহ, ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহ, ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ আলাইহ, তিনজনের মাজহাবকে মিলিয়ে হানাফি মাজহাব। কিন্তু দুই তৃতীয়াংশ মাসআলার ক্ষেত্রে তিনজনের মধ্যে একমত নাই, অর্থাৎ তিনটা মাসালার দুইটা মাসালায় একতলাফ আছে। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহ এক ধরনের মতামত দিচ্ছেন, ইমাম আবু ইউসুফ, ইমাম মুহাম্মদ রাহিমাহুল্লাহ ওনারা আরেক রকম মতামত দিচ্ছেন, একমত হন নাই। আমরা ফেখের কিতাব খুললেই দেখবেন, হেদায়া কিতাব খোলেন, হানাফি মাজহাবের যত বড় বড় ফেখের কিতাব আছে সবগুলো কিতাব দেখেন, প্রত্যেকটা মাসআলা ইখতিলাফ, ইখতিলাফ, ইখতিলাফ, এটা থাকবে, এটা ফেখের সৌন্দর্য, ইসলামের সৌন্দর্য। কিন্তু এই ইখতিলাফের কারণে তারা কিন্তু দুই দল হন নাই, তিন দল হন নাই, পাঁচ দল হন নাই, তারা সবাই আলাদা কোনো ফেরকা গঠন করেন নাই, দল গঠন করেন নাই। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহ, ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহ, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহ, ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহ, ওনাদের মধ্যে অসংখ্য ইখতিলাফ ছিল না ফিকহি মাসালায়, তাই বলে কি ওনারা আলাদা আলাদা দল গঠন করছে, এক একজন এক এক দল? ওনারা এক দল এক জামাত, কিন্তু ফিকহি মাসালা ইখতিলাফ, ফিকহি মাসালা ইখতিলাফ যুগে যুগে ছিল, এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। কিন্তু উম্মার ঐক্য, মুসলিম উম্মার ঐক্য, ঐক্য যত নষ্ট হবে আমরা তত দুর্বল হব, এবং দুর্বল হইতে হইতে আমাদের অবস্থা স্পেনের মতো হবে, আমাদের অবস্থা আরাকানের মতো হবে, আমাদের অবস্থা ফিলিস্তিনের মতো হবে। সেই কঠিন পরিস্থিতি আসার আগে আমার ভাইয়েরা বোনেরা আমরা নিজেদেরকে ইসলাহ করে নিই। স্পেনের মুসলমানেরা যখন মসজিদের মধ্যে ঢুকায় তালা মারি, যখন মসজিদে আগুন লাগাইছিল তখন কি তারা জিজ্ঞাসা করছিল, এই তুমি হানাফি না শাফি না আলে হাদিস না কি জিজ্ঞাসা করছিল? কোন জিজ্ঞাসা করে নাই, মুসলমান ছিল, এই নাম ছিল, বাস সবাইকে ধরে আগুন লাগাই সরকার ধ্বংস করে দিছে। আজকে মিয়ানমারে যাদেরকে মারতেছে এদেরকে মারার সময় জিজ্ঞাসা করতেছে, এই তুমি কোন মাঝহাবের, তুমি মাঝহাবি না লা মাঝহাবি, এই তুমি কি, এই কথা বলে বলে মারতেছে। মুসলিম এই নাম ফাইলেই, এই গ্রাম ফাইলেই মারতেছে। তাহলে আমরা মুসলিম, এবং এই দেশে আলহামদুলিল্লাহ বাংলাদেশ এমন একটা দেশ যে দেশে শিয়া নাই, খুব কম অল্প, পৃথিবীর অসংখ্য মুসলিম দেশ আছে যে দেশে বিশাল সংখ্যক শিয়া আছে, এই দেশে শিয়া নাই, খুব কম নগণ্য সংখ্যক, 1% হয়তো, 1% হবে না। তাহলে যেই দেশে সব সুন্নি সেই দেশে আবার কিসের দলাদলি? সেই দেশে সবার কোরআন এক, সুন্না এক, আকিদা এক, আমল এক, মসজিদ এক, সব এক, আলহামদুলিল্লাহ। এই কথাগুলো আমরা বলছি এই জন্য যে এই দিন সম্পর্কে জাহালত দূর করতে হবে, জাহালত দূর করে আমাদেরকে দিন সম্পর্কে জানতে হবে, বুঝতে হবে, এটা হলো এক নম্বর জাহালত। দুই নম্বর গুণে আসি, দুই নম্বর গুণ যেটা সেটা হলো বাপদাদা রসুম রেওয়াজ ছাড়তে হবে, এটাকে বলা হয় আত তাকলিদ আল আমা, অন্ধ অনুসরণ, অন্ধ অনুকরণ, মানে চোখ বন্ধ রাখি আপনারা যা বলেন তা, সমাজ যা বলে তা, এই এখানে লোকেরা যা বলে তা, এটার নাম হলো আত তাকলিদ আল আমা। এইটা যদি থাকে আপনি জীবনে কোনোদিন হেদায়েত পাবেন না। এই জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দাওয়াত দিতেন সর্বপ্রথম লোকদেরকে কয়েকটা বিষয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওসিয়ত করতেন। সহি আল বুখারি এবং সহি মুসলিমের হাদিসে আসছে, হিরাক্লিয়াসের কাছে যখন আবু সুফিয়ান গেল তখন জিজ্ঞাসা করলো, আবু সুফিয়ান তোমাদেরকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি কি বিষয়ে নির্দেশ দেন? তখন আবু সুফিয়ান কয়েকটা কথা বলছে। এক নম্বর কথা বলছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বলেন, উবুদুল্লাহ ওয়াহদা লা তুশরিকু বিহি শাইআ ওয়াতরুকু মা ইয়াকুলু আবাউকুম। আবু সুফিয়ান হিরাক্লিয়াসকে বলতেছে, আমাদের মক্কাতে যেই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসেছেন তিনি আমাদেরকে বলেন উবুদুল্লাহ ওয়াহদা, তিনি আমাদেরকে বলেন আল্লাহর ইবাদত করতে হবে তাওহীদের ভিত্তিতে, একমাত্র আল্লাহর গোলামি করতে হবে, লা তুশরিকু বিহি শাইআ, কোনো ধরনের আল্লাহর সাথে কোনো কিছুকে শেরিক করা যাবে না, ওয়াতরুকু মা ইয়াকুলু আবাউকুম, তোমাদের বাপদাদারা যা কিছু বলতো যা কিছু করতো এটা ছাড়তে হবে, বাপদাদার কথা ছাড়তে হবে, বাপদাদার সব কথা মেনে চললে আপনি হেদায়েত পাবেন না। আচ্ছা, বাপদাদারা আমলে এখানে মসজিদ ছিল না, এই গ্রামে ছিল না আপনাদের গ্রামে? আচ্ছা, ওই মসজিদ কি এরকম বিল্ডিং ছিল বাপদাদাদার আমলে? আচ্ছা, ওই বিল্ডিংয়ে এরকম ফ্যান ছিল, ওই বিল্ডিংয়ে এত সুন্দর সুন্দর লাইট ছিল? তা এখন তো কেউ বলি না বাপদাদারা ওই রকম করে নামাজ পড়ছে, আমি কেন এত সুন্দর মসজিদে নামাজ পড়বো? বাপদাদারা ফ্যান ছাড়া নামাজ পড়ছে, আমিও ফ্যান ছাড়া নামাজ পড়বো? বাপদাদারা এত সুন্দর লাইট লাগায় নাই, হারিকেন দিয়ে নামাজ পড়ছে, আমিও হারিকেন দিয়ে পড়বো? আমার ঘরের মধ্যে এসি লাগামো না, কারণ আমার বাপদাদারা জীবনে এসি দেখে নাই। এরকম কোনো মানুষ পাইছেন যে বাপদাদা এসি লাগায় নাই এই জন্য আমি ঘরে এসি লাগামো না? বাপদাদা সনের ঘরে বসবাস করছে, আপনাদের দেশে সনের ঘর ছিল? বাপদাদা সনের ঘরে থাকছে, আমি বিল্ডিং ঘরে থাকবো না? তাহলে দুনিয়াবি ব্যাপারে বাপদাদার অনুসরণ মানুষ করে না, কিন্তু আল্লাহর দিনের ব্যাপারে যখন দেখে স্পষ্ট কোরআন বিরোধী, সুন্না বিরোধী, হাদিস বিরোধী, এটা শিরক, এটা বেদাত, তারপরেও কয় না বাপদাদারা করিয়াছে আমি ছাড়তে পারবো না, এরকম মুসলমান সমাজে অসংখ্য আছে। আপনি যা বুঝাইবেন, সারা রাত ছাপ মারলেন, সকালবেলা দেখলেন কি আপনাদের দেশে কি বলে রশি, সারা রাত মনে করছেন যে এটা সাপ মারলেন, সকালবেলা দেখেন যে রশি, আপনি সারা দিন রাত কোরআন হাদিস বুঝাইলেন একটা লোকের, সাসারে বুঝাইলেন, সাসা এটা কোরআন এইভাবে আছে, হাদিসে এইভাবে আছে, ইসলাম এটা এইভাবে বলে, এটা শেরেক, এটা বেদাত, লাস্টে যায় বলে কি কয় না বাতি যায়, এটা বাপদাদারা যেমনি করিয়াছে এটা সারা যায় তো না, করতে হইব। একজন আসে কয় যে সাসা এই চল্লিশা করা এটা বেদাত, এটা করা যাবে না, আমার রাসুল করে নাই, সাহাবিরা করে নাই, দুনিয়াতে যুগে যুগে কেউ করে নাই, সবার ঐক্যমতে এটা বেদাত, এটা হিন্দুদের রসুম রেওয়াজ, এই ব্যাপারে কোনো সন্দেহ নাই, কোনো একতলাপও নাই, দুনিয়ার কেউ একতলাপও করে নাই যে চল্লিশ দিনে চল্লিশা করতে করা যাবে, এই কথা পৃথিবীর কোনো আলেম আজ পর্যন্ত বলে নাই, সবার ঐক্যমতে এটা বেদাত। এমন মুরব্বী কয় কি কয়, আরে বাপদাদারা সবাই করিয়া আছে চল্লিশ দিনে, আমি কি বাদ দিতে পারি নাকি? বাদ দিলে বলবো যে আরে দেখো এত টাকা পয়সা আছে তাও একটা খানা জিয়াবত দেয় না, কিছু করে না, কত বখিল কত কৃপণ, মানে বাপ দাদারা করছে এই জন্য এটা ছাড়া যাবে না। সব কিছুর পরে লাস্ট ডিসিশন হইল বাপ দাদারা এভাবে করছে, আমাদের পূর্বপুরুষেরা এইভাবে চলছে, আমরা এখন নতুন নতুন নতুন নতুন হুজুর নতুন নতুন কথা এক এক হুজুর দেখছি গ্লাসের মধ্যে ফু দিলে গ্লাস ফাটে গেছে, এখনকার হুজুর সব মিলে গ্লাসে ফু দিলে গ্লাস একটা পাড়তে পারবো। এখন বাংলাদেশে যা হুজুর আছে হুজুর সবগুলো মিলে যদি একটা গ্লাসে ফু দেয় গ্লাস একটা ফাটবে না, আমরা এমন এমন হুজুর দেখছি ফু দেওয়ার আগে গ্লাস ফাটে গেছে। ওই হুজুরেরা তো এইসব কথা বলতে কোনোদিন শুনি নাই, নতুন নতুন হুজুর বাইরেছে নতুন নতুন কথা বাইরেছে, এগুলো হলো মূর্খতা সুলভ কথা, তাকলিদে আমা, এটা হারাম, এটা যার মধ্যে আছে এই লোককে আমত পর্যন্ত হেদায়ত পাব না, কোরআন সুন্নাহের কানে দিয়ে ডুববে না, কারণ এর ভিতরে বড় এক মূর্খতা জাহালত ঢুকে আছে, বাপদাদার অন্ধ অনুকরণ। আল্লাপাক কোরআন কারিমে অসংখ্য সুরায় এই কথাটা আল্লাপাক বারবার বলছেন, সুরা আল মায়েদা বলছেন, সুরা আল বাকারা বলছেন, সুরা লোকমানা বলছেন, আল্লাপাক বলছেন ওয়াইদা কিলা লাহুম ইত্তাবিউ মা আনসালাল্লাহ ক্বালু বাল নাত্তাবিউ মা আলকাইনা আলাইহি আবাআনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই মানুষগুলোকে যখন বলা হয় তাআলাউ ইলা মা আনজালাল্লাহ ইত্তাবিউ মা আনজালাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু নাজিল করছেন কোরআনে যা আছে হাদিসে যা আছে সহিহ সুন্নাহ যা আছে যেটা ইবাদত যেটা তাওহীদ যেটা সুন্নাহ সেটা আমল করো। সর্বশেষ কাফের মুশরিকরা জবাব দেয় বাল্লাত্তাবিউ মা আলকাইনা আলাইহি আবানা, আমাদের বাপ দাদাদেরকে যেই নিয়ম নীতির উপরে পেয়েছি সেই নিয়ম নীতির বাহিরে আমরা এক চুলও যাইতে পারবো না, বাপ দাদারা জানলে যা করি এসছে সেটার বাইরে কখনো সম্ভব না যাওয়া। এই কথাটা আবু তালেবের কথা, আবু তালেব নাম শুনছেন, নবী সাল্লামের কি হয় মাশাআল্লাহ, এই গ্রামের মানুষ তো আল্লাহর দিন সবে জানে, ইতিহাসও জানে সবে জানে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অতি মহব্বতের চাচা আবু তালেব, আবু তালেব যখন মারা যায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খবর পাইলেন আবু তালেব মারা যাবেন, মারা যাওয়ার উপক্রম হয়েছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দৌড়াই গেলেন, দৌড়াই গিয়ে বললেন চাচা যান জীবনে এমন এমন কঠিন কঠিন পরিস্থিতির সম্মুখীন হয়েছি যেই মুহূর্তে আপনি আপনার এই ভাতিজাকে বাঁচানোর জন্য দুনিয়ার সকল কাফের মুশরিকদের অত্যাচার জুলুমের সামনে গিয়ে দাঁড়াইছেন, কঠিন কঠিন পরিস্থিতিতে আল্লাহর দ্বীনের আপনি হেফাজত করার চেষ্টা করছেন একমাত্র এই ভাতিজার কারণে, আপনার যেই ভাতিজা আজকে রহমতুল্লিল আলামিন, যেই ভাতিজা রাসূল রাব্বিল আলামিন, সেই ভাতিজার তাওহীদের দাওয়াত, সেই ভাতিজার ইমানের দাওয়াত গ্রহণ না করে যদি আপনি দুনিয়া থেকে যান চাচা যান কিয়ামতের ময়দানে আপনার জন্য কিছু করা সম্ভব হবে না। চাচা যান কুল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহাজুকা বিহি ইয়াউমাল কিয়ামা, চাচা যান মৃত্যুর আগে লা ইলাহা ইল্লাল্লাহ বলে নেন, আমি কিয়ামতের ময়দানে আমার আল্লাহর সামনে এই লা ইলাহা ইল্লাল্লাহকে হুজ্জত হিসেবে পেশ করব। সুবহানাল্লাহ, চাচা বলে কিছুক্ষণ চিন্তা করি, আবু তালেব চিন্তা করে, পাশের থেকে আবু জাহেল এসে বলল আবু তালেব সারা জীবন বাপ দাদার মিল্লাতের উপরে ছিলা, মরণকালে বুঝি বাপ দাদার মিল্লাত ছেড়ে দিয়ে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের মিল্লাতে যাইবা, দুনিয়াতে কিয়ামত পর্যন্ত তোমার নামে কলঙ্ক হয়ে থাকবে। আবু তালেব সারা জীবন বাপদাদার মিল্লাতের উপরে ছিল, আব্দুল মুত্তালেবের মিল্লাতের উপরে ছিল, কিন্তু মরণের সময় বাপদাদার মিল্লাত ছেড়ে দিছে। আবু তালেব অনেকক্ষণ চিন্তা করে বলে উঠল আনা আলা মিল্লাতে আব্দুল মুত্তালেব, ভাতিজারে শুনো আমার বাবা আব্দুল মুত্তালেব যে মিল্লাতের উপরে ছিল আমি আবু তালেবও সেই মিল্লাতের উপরে আছি। নাউজুবিল্লাহ, আবু তালেব নাজাত পাওয়ার বাঁচার কোনো হেদায়েত পাইছে না পাওয়ার কারণ কি? বাপদাদার মিল্লাতের উপরে আছে, আমরা আছি কোন মিল্লাতে? কবরে রাখার সময় কি বলেন আপনাদের দেশে কি বলে? বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতে রাসূলিল্লাহ, যে তোমাকে আল্লাহর নামে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের মিল্লাতের উপরে রাখতেছি। সুবহানাল্লাহ, আল্লাহ রাসূলের মিল্লাতের উপরেই নাজাত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের মিল্লাতের উপরেই হেদায়েত। তাহলে বাপদাদার মিল্লাতের উপরে হেদায়েত নাই, বাপদাদার মিল্লাতের উপরে তাওহিদ নাই, বাপদাদার মিল্লাতের উপরে সুন্নত নাই, বাপদাদা অসংখ্য ভুল করতো। আল্লাহ পাক কোরআনে কেন বলছেন, আওয়ালাও কানা বাহুম লা ইয়ালামুনা শাইআ, আওয়ালাও কানা বাহুম লা ইয়াকিলুনা শাইআ, যদিও তাদের বাপদাদারা অসংখ্য শিরক করছে, অসংখ্য ভুল করছে। সাহাবায়ে কেরাম যদি বলতেন আমাদের বাপদাদারা যেই মিল্লাতের উপরে ছিল আমরা সেখানেই থাকবো, একজন সাহাবিও সাহাবি হওয়ার সৌভাগ্য অর্জন করতেন না। সাহাবায়ে কেরাম যদি বলতেন বাপদাদারা যা করে এসছে সেগুলোই শুনবো, কোথা থেকে মক্কা থেকে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি বের হয়েছে তার কথা শুনবো কেন? তাহলে একজন সাহাবি মুমিন হতে পারতেন, একজন সাহাবি সাহাবি হতে পারতেন। তাহলে তারা ইমান পাইছেন, সাহাবি পাইছেন, সব মর্যাদা পাইছেন কিসের কারণে? বাপদাদার মিল্লাত ছাড়ার কারণে। এই জন্য বাপদাদার মিল্লাত ছাড়তে হবে, এটা ভালো করে খেয়াল রাখবেন। এটা কয় নম্বর গেল? দুই নম্বর গেছে। এক নম্বর গেছে জাহালত, দুই নম্বর হলো আমি সংক্ষেপে বলতেছি, আমরা কয়েকটা ধাপ শেষ করবো ইনশাআল্লাহ আসার আগে। কয়টা বাজে? জি, তাহলে এটা গেল দুই নম্বর কারণ। এবার আসেন তিন নম্বর কারণ। তিন নম্বর কারণের নাম হলো আত্মাসব। তিন নম্বর হলো আত্মাসব। তাসব মানে দলবাজি, দলবাজি, ফেরকাবাজি, দলবাজি বুঝেন, দলবাজি, আসাবিয়ত, আসাবিয়ত মানে দলবাজি, গোত্রপ্রীতি মানে আমার দল বা আমার সংগঠন, আমার ফেরকা, আমার গ্রুপ, আমি এমন একটা গ্রুপে আছি এই গ্রুপে যা বলে তার বাইরে আমি যেতে পারবো না, এটাকে বলা হয় আসাবিয়ত, এটাকে বলা হয় গোত্রপ্রীতি, স্বজনপ্রীতি, দলপ্রীতি। এটাকে হাদিসের ভাষায় নাম হলো তাআসুব। এই তাআসুব মারাত্মক হারাম, তাআসুব কবিরা গুনাহ। তাআসুব যার মধ্যে আছে, আসাবিয়ত যার মধ্যে আছে, এই লোক কোনোদিন হেদায়েত পাবে না। কারণ হেদায়েত বুঝতে হলে, হেদায়েত পেতে হলে আপনার মনকে খোলা রাখতে হবে। খোলা রাখা ছাড়া তালা লাগায় রাখলে, আপনি যদি দলের তালা লাগায় রাখেন তাহলে ওই কালবের মধ্যে কোনোদিন হেদায়েত ঢুকবে না। আগেই যদি আপনি হেদায়েত দিনের কথা শোনার আগেই আপনার মাথায় আগে একটা দলের তালা লাগায় রাখছেন, বাস আমার ওই দলের মুরব্বী, ওই দলের আমির, ওই দলের নেতারা যেটা বলে এটাই আল্লাহর জমিনে একমাত্র হক, আর দুনিয়ার যতজনে যাই বলুক সব বাতিল। এই দলের তালা যদি আগেই মাথায় ঢুকানো থাকে, মারা থাকে, তো কেয়ামত পর্যন্ত কোরআন হাদিস যদি আপনাকে খাওয়াইও দেওয়া হয় তাও হেদায়েত পাবেন না। এটার নাম তাআসুব। এই তাআসুব ইসলামে হারাম, তাআসুব হারাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে বলছেন যে আমার এই জিকির, আমার এই কোরআন তাদেরকেই শুধু উপকার দিবে, লিমান কানা লাহু কালবুন, যার কালব আছে, যার শোনার মতো বুঝার মতো অন্তর আছে। ওই বুঝার মতো অন্তর তৈরি করতে হলে লা ইলাহা ইল্লাল্লাহর দিকে চিন্তা করতে হবে। আগে আপনাকে স্বীকার করতে হবে লা ইলাহা, তারপরে ঢুকাইতে হবে ইল্লাল্লাহ। আগে লা ইলাহা ইল্লাল্লাহ বুঝতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহর প্রথম অংশ কিন্তু নেগেটিভ, পরের অংশ পজিটিভ। আপনি যদি অর্ধেক বাদ দিয়ে দেন, বলেন যে লা ইলাহা, আপনি কি মুমিন না নাস্তিক? নাস্তিক। লা ইলাহা, লা ইলাহা মানে কোনো মাবুদ নাই, কোনো সত্যিকারের মাবুদকে আমি বিশ্বাস করি না, আমার কোনো মাবুদ নাই, তাহলে আপনি কি মুসলমান? তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ বলে আপনি আপনার ব্রেনকে পরিষ্কার করে নেবেন, যত মাবুদ আছে, যত এবাদতের যোগ্য যা কিছু আছে সবগুলারে আমি মাথা থেকে ফেলে দিলাম, মাথা খালি করে ফেললাম। যারা কম্পিউটার জানেন তারা কিন্তু জানেন কম্পিউটার স্ক্যান করতে হয় না, পরিষ্কার করে নিতে হয়, যত ভাইরাস টাইরাস আছে সব ক্লিন করে নিতে হয়। আগে লা ইলাহা মানে আপনার মাথারে ক্লিন করে নেবেন, ভাইরাস মুক্ত করে নেবেন, পরিষ্কার করে নেবেন। পরিষ্কার করার পরে এবার বলবেন যে ইল্লাল্লাহ, জমিনে সব মাবুদ যা পাইছি সব বাতিল, সব বাতিল, সব বাতিল, একটা মাবুদ পাইছি, সেই মাবুদ হলো আমার হক মাবুদ, আমার আল্লাহ রাব্বুল আলামিন, সুবহানাল্লাহ। এবার ওই মাবুদের মাথার মধ্যে বসাইবেন। কিন্তু আগে যদি আল্লাহরে খোঁজার আগে বাতিল মাবুদ ঢুকাই রাখেন মাথার মধ্যে, তাহলে আল্লাহ পাবেন না। বুঝতে পারছেন? এই জন্য আল্লাহ পাক কোরআনে কারিমে লা ইলাহা ইল্লাল্লাহর ব্যাখ্যা অনেক জায়গায় করছেন। فَمَنْ يَكْفُرْ بِالطَّاغُوتِ وَيُؤْمِنْ بِاللَّهِ فَقَدِ اسْتَمْسَكَ بِالْعُرْوَةِ الْوُثْقَى আল্লাহ রাব্বুল আলামিন বলেন فَمَنْ يَكْفُرْ بِالطَّاغُوتِ যারা তাগুতকে অস্বীকার করবে وَيُؤْمِنْ بِاللَّهِ এবং আল্লাহর উপরে ঈমান আনবে তাহলে আগে তাগুত মাথা থেকে সরাইতে হবে তারপরে আল্লাহর উপরে ঈমান আনতে হবে তাগুত মাথায় ঢুকাই রাখে আল্লাহর উপরে ঈমান আনা যায় না আল্লাহ পাক বলেন এরকম ঈমান যদি কেউ আনে ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা তাহলে সে এক শক্ত মজবুত এক রশি ধারণ করলো সুবহানাল্লাহ তাহলে আপনার এজন্য পূর্বেকার ওলামায়ে কেরাম এক সময় আমাদের দেশে যখন নতুনভাবে ইসলাম প্রসার হয়েছে যখন নতুন হিন্দু থেকে বৌদ্ধ থেকে আস্তে আস্তে আমাদের পূর্বপুরুষেরা মুসলমান হয়েছে তখন কিন্তু আমাদের পূর্বপুরুষেরা একসাথে আরবি পড়তে পারত না তাদেরকে কালেমা পড়তে বললে তারা কালেমা জানতো না এরকম একটা পরিস্থিতি ছিল এই দেশে তখন ওই সময়কার ওলামায়ে কেরাম ওই সময়কার বুজুর্গানে দিন তারা মানুষের বলতো কালেমা শিখাইতেন শেখানোর সময় কি বলতেন যে ভেঙ্গে ভেঙ্গে শিখাইতেন যে বলো লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা এটা মুখস্থ করাইত তারপরে আমার শিখাই দেন ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ তারপরে বলতেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এইভাবে শিখাইতেন কালেমাটা মুখস্থ করাইতেন দুটা পাঠকে এটা হলো তালিমান তারা শিখানোর জন্য মূর্খ লোকদেরকে শিখানোর জন্য পরবর্তীতে দেখা গেছে এটা আবার কেউ কেউ জিকির বানায় ফেলছে এটাকে একবারে সাধারণভাবে আমভাবেই ইল্লাল্লাহ ইল্লাল্লাহ জিকির চালু হয়ে গেছে কিন্তু এটা ওই যুগে ওলামায়ে কেরাম করছেন জিকির চালু করার জন্য না তারা কালেমাটাকে সহি করে সুন্দর করে শিখানোর জন্য যেমন আমরা যখন স্কুলে মুক্তবে দেখবেন শিখাই বাচ্চার করে বাচ্চাদেরকে যখন একটা শব্দ শিখাই বানান করে করে প্রথম কি সবটা বানান করে শিখাই বাঙ্গে ভাঙ্গে আলিফ লাম জবর আল আলিফ লাম জবর আল হা মিম জবর হাম দাল পেশ দু আল হাম দু এইভাবে শিখাই না বাচ্চাদেরকে বাঙ্গি বাঙ্গি বলে যে দেয় বাচ্চারা বলো আলিফ লাম জবর আল আলিফ লাম জবর আল আলিফ লাম জবর আল এটা তিন চারবার পড়ায় তারপরে বলি হা মিম জবর হাম হা মিম জবর হাম তারপরে বলি যে দাল পেশ দু এভাবে বাঙ্গি বাঙ্গি পড়ায় না আমাদের পূর্বপুরুষদের ওলামায়ে কেরাম এইভাবে বাঙ্গি বাঙ্গি আমাদেরকে কালেমা শিখাইতেন এটা জিকির করাইতেন না তালিমান আমাদেরকে এইভাবে শিখাইতেন তাহলে আমি যে কথাটা বলতেছিলাম সেটা হলো তাসুব দলবাজি এটা আমাদের ভিতরে এত চরম প্রকট আকার ধারণ করছে দলবাজি প্রত্যেক মুসলিম এক দলে না এক দলে আছেই দল মুক্ত নাই বরং আরো কোরআনের আয়াত দিয়ে দলের দলিল দেন আউযুবিল্লাহ দল হইল আল্লাহ কোরআনে কারিমে বলছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়ান ওয়া লা তাফাররাকু তোমরা আল্লাহর রশিকে শক্তভাবে দৃঢ়ভাবে ধারণ করো জামিয়ান জামাতবদ্ধভাবে এই জামাতবদ্ধ মানে ফেরকা মুক্ত হওয়া দল মুক্ত হওয়া দল মুক্ত হওয়ার নাম জামাত যেমন ধরেন এই মসজিদে আমরা একশো জন লোক নামাজ পড়তে আসছি এই একশো জন লোক মিলে একটা জামাত এখন একশো জন থেকে পাঁচজন বললো যে না এই জামাতে পড়বো না আমরাও মসজিদের ওই কোনা দিয়ে চলো ওই পাঁচজনে আমরা আলাদা একটা জামাত করবো যেই পাঁচজন ওই কোনায় গেছে এই পাঁচজনেরটা কি জামাত না ফেরকা ওটা ফেরকা যে 95 জন এখানে আছে এটা জামাত আমরা অনেক সময় জামাতে বুঝি না জামাত মানে মনে করি দল করা জামাত মানে দল মুক্ত থাকা কোনো দল করেন না মানে আপনি জামাতে আছেন দল করেন মানে আপনি জামাত বিচ্ছিন্ন হয়ে গেছেন আপনি ফেরকায় চলে গেছেন সাহাবাই কেরাম রাদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন ওই সময় অনেকগুলো ফেরকা আসছে শিয়া ফেরকা আসছে খারেজি ফেরকা আসছে কিছু লোক ওই শিয়ার দিকে চলে গেছে তারপরে আপনার খারেজির দিকে চলে গেছে মূল অরিজিনাল সাহাবাই কেরাম যারা তারা কোনো দল গঠন করেন নাই তারা কোনো দিকে ফেরকা গঠন করেন নাই তারা মূল এক দলে রয়ে গেছেন এই দলে যারা রয়ে গেছে তাদেরকে আমরা বলি যে আহলুস সুন্নাহ ওয়াল জামা জামাত মানে জামাতে সাহাবা যারা দল করেন নাই তারা জামাতে সাহাবা আর যেগুলো দল করছেন এগুলো জামাত জামাতে সাহাবা থেকে বের হয়ে গেছে এগুলো খারেজি এগুলো শিয়া তাহলে দল মুক্ত থাকা এটাই হলো জামাত আমাদের তো দল একটা আছেই আমরা সবাই সুন্নি আমরা সবাই আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদায় বিশ্বাসী এই দল তো আমাদের সবারই আছে কি আছে না আপনারা সবাই সুন্নি না আহলে সুন্নাহ ওয়াল জামাত না, তা একদল তো আছে, এরপরেও আরো ছোট ছোট দল করা মানে ওটা তাআসুব, ফেরকাবাজি করা। মানুষ সাময়িকভাবে কোনো একটা কাজ করার জন্য কিছু লোক ঐক্যবদ্ধ হইতে পারে, কিন্তু এই ঐক্যবদ্ধের কারণে ওইটাকে আবার জামাতের রূপরেখা দাঁড় করানো, যে আমার এটা এমন একটা সংগঠন, এমন একটা জামাত যে এটার ভিতরে যারা আছে তারাই হক, এটার বাহিরে যারা আছে সব বাতিল, আপনি সব মুসলমানকে বাতিল বানাই দিলেন। এটা আপনার আহলে সুন্নাহ ওয়াল জামাতের রীতি না, এটা হলো খারেজিদের রীতি। খারেজিরা মনে করতো আমাদের এই ফেরকার মধ্যে যারা আছে, খারেজি আছে, এরাই একমাত্র মুসলমান, আর সমস্ত সাহাবায়ে কেরামকে তারা কাফের বানাই দিছে, নাউযুবিল্লাহ। শিয়ারা মনে করতো আমাদের এই ফেরকার মধ্যে, আহলে বাইতের মহব্বতের মধ্যে যারা আছে এরাই শুধু মুসলমান, বাকি সব কাফের, নাউযুবিল্লাহ। শিয়ারা খারেজিরা দল গঠন করি ওই পুরা সাহাবায়ে কেরামকে কাফের বানাই দিছে, কিন্তু সাহাবায়ে কেরাম কোনো দল গঠন করেন নাই এবং সাহাবায়ে কেরাম ওদেরকে কাফের ফতোয়া দেন নাই। সাহাবাইকেরাম কিন্তু শিয়াদেরকে কাফের বলেন নাই, খারেজিদেরকে কাফের বলেন নাই। সাহাবাইকেরাম কাফের বলতে অনেক চিন্তা ভাবনা করতেন, এটাই আহলে সুন্নাহ ওয়াল জামাতের নীতিমালা। কোন মুসলমান যতক্ষণ পর্যন্ত বলবে যে আমি মুসলমান তাকে কাফের বলা যাবে না। আর নবী রাসূলেরা পৃথিবীতে আসছেন মুসলমানের সংখ্যা বাড়ানোর জন্য, মুসলমানের সংখ্যা কমাইতে আসে নাই। আমরা এখন কমানির কাজ শুরু করছি, আমরা বলি যে এরও কাফের, এরও কাফের, এরও কাফের, সব কাফের, খালি মুসলমান থাকলে আমি আর আমার দলে যারা আছে, আমি আর আমার মুরিদান যারা আছে, একমাত্র মুসলমান পৃথিবীতে এরাই। অর্থাৎ মুসলমানের সংখ্যা সব মাইনাস করে অল্প কয়েকজনে নিয়ে আসতেছি, অথচ আমাদের কাজ হলো নবীওয়ালা কাজ হলো মুসলমানের সংখ্যা বাড়ানো, কিন্তু না বাড়ায় মুসলমানের সংখ্যা কমাইতেছি দিন দিন, নবীওয়ালা কাজের বিপরীত। এটাকে কোরআন সুন্নার ভাষায় বলা হয় তাআসুব, দলবাজি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক জিহাদে গেলেন, সহি মুসলিমের হাদিস, জিহাদে গেলেন, জিহাদে এক মুহাজির এক আনসার সাহাবিকে একটা ঘুষি দিছে, দেওয়ার পরে ওই আনসার সাহাবি বলতেছে ইয়ালাল আনসার, হে আনসাররা কোথায় সবাই চলে আসো, মুহাজিরদের কত সাহস, আমারে কিল দিছে, মানে দলবাজি করতেছে, ডাক দিছে এই আনসাররা সবাই এদিকে আসো। আবার যে মুহাজির মার দিছে ওই মুহাজির ওকে বসে থাকবো, উনিও বলতেছে ইয়ালাল মুহাজিরিন, হে মুহাজিরিনেরা কোথায়, আনসাররা আমাদেরকে মারবো আর আমরা বসে থাকবা। দেখেন মানে মুসলিম উম্মাকে নবী সাল্লাল্লাহু আলাইহি এক জামাতে দাঁড় করাইলেন আনসার মুহাজিরদেরকে, কিন্তু মাঝখান দিয়ে শয়তান ঢুকে আনসার আর মুহাজিরে মারামারি লাগাই দিচ্ছে। শয়তান এমনভাবে ঢুকে পড়ছে যে আনসারকে এক গ্রুপ বানাইছে, মুহাজিরকে এক গ্রুপ বানাইছে, বানাই দুই গ্রুপে মারামারির জন্য ডাকতেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি এই অবস্থা দেখে সাথে সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে উঠলেন, মা বালা দাওয়াল জাহিলিয়া, কি ব্যাপার তোমরা দেখি আবার সেই জাহিলিয়াতের দিকে ফিরে যাচ্ছ, ইসলামে আসলে ভালোর জন্য, এখন ইসলামে আসে আবার দেখি জাহিলিয়াতের দিকে চলে যাচ্ছ, কারণ এটা তো জাহিলি কাজ। আনসার এক গ্রুপ, মুহাজির এক গ্রুপ, আনসার মুহাজির তো মুসলমান, এরা আবার এদের ভাগ হবে কেন, এরা কি দুই দল নাকি, আনসার যেই দল মুহাজিরও এক দল, তা এদের দুই গ্রুপ হয়ে আবার মারামারি, এটা তো দাওয়াল জাহিলিয়া। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাইন্নাহা মুনতানা, খবরদার এটা ছাড়ো, এটা দুর্গন্ধযুক্ত, এটা তো শয়তানের আসর আছে, শয়তান তোমাদের মাঝখানে এসে দুই গ্রুপকে সংঘর্ষে লিপ্ত করতেছে, এটার নাম তাআসুব, দলবাজি। দলবাজি যারে ধরছে দেখবেন যে শেষ, মানে হে দলের বাহিরে আর দুনিয়ার কোনো কিছু কল্পনা করে না। আপনি যত কোরআনের আয়াত বলেন, যত হাদিস বলেন, যত দিনের কথা বলেন, সে বলবে যে না আমাদের হুজুরে এটা করে না, আমাদের দলের লোকেরা এটা করে না। দলের লোকে মিথ্যা বললে ওই মিথ্যার সাপোর্ট করে, আরেকজনে সত্য বললেও আরেক দলের লোক সত্য বললেও আরে হে তো ওই দল করে, মানে হের এটা সত্য মানতে রাজি না। আর নিজের দলের লোক মিথ্যা বললে মিথ্যাটাকে কিভাবে সত্য করা যায় সেটার জন্য সে কাজ করে, এটার নাম তাআসুব, দলবাজি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে যারা তাআসুব, মান তাআসাবা মিন্না ফালাইসা মিন্না, যে যারা তাআসুবের বিশ্বাসী, দলবাজিতে বিশ্বাসী, এরা আমার উম্মতে না, এরা উম্মত থেকে বাহিরে। ইসলাম কোনো দলবাজির, তাআসুবের স্বীকৃতি, আসাবিয়াতের স্বীকৃতি ইসলাম দেয় না। কয়টা গেল, তিনটা গেছে, এক নম্বর জাহালত, দুই নম্বরে তাকলিদে আমা, তিন নম্বর গেছে যে তাআসুব। সংক্ষেপে মনে রাখবেন তাআসুব, তাআসুব মানে দলবাজি। এবার আসেন চার নম্বর, চার নম্বর দোষ যেটা, সেটা হলো আল কিবির ওয়াল হাসাব। কিবির ওয়াল হাসাব, কিবির মানে তো বুঝেন হ্যাঁ অহংকার, কিবির মানে অহংকার, আর হাসাদ মানে হিংসা। অহংকার আর হিংসা যদি আপনার ভিতরে থাকে জীবনেও হেদায়ত পাবেন না, বড় আলেম হইতে পারেন তাও হেদায়ত পাবেন না যদি আপনার আমার ভিতরে অহংকার থাকে। অহংকারী কোনো আলেম হেদায়ত পাবে না। আর এটা সম্পদশালী, তারপরে আপনার এলেমশালী, তারপরে জনবল যারা যাদের বেশি আছে এদের মধ্যে অহংকার আসে। এলেম একটা অহংকারের কারণ, তারপরে আপনার সম্পদ একটা অহংকারের কারণ, তারপরে আপনার জনবল জনসমর্থন এটা একটা অহংকারের কারণ। এই কিবির হাসাদ অহংকার যার ভিতরে ঢুকছে এই লোক কোনোদিন হেদায়ত পাবে না। কিবির যখন ডুববে, অহংকার যখন ডুববে, তখন আপনি বলবেন যে আমি কি হের থেকে কম জানি নাকি, এ কোন মুফতি, এ কোন হুজুর, আমি কি হের থেকে কম নাকি, আমার ডিগ্রি তো আরো বেশি, হে কি জানে, আরে হে তো একটা ডাক্তার, হে কি ইসলামের কি জানে, আমি এত বড় মুফতি, আমি তো সব জানি। মানে অহংকার ঢুকে গেছে, হাসাদ ঢুকে গেছে। আরেকটা জিনিস খেয়াল করবেন, যখন দেখবেন যে আপনারা দুই বাড়িওয়ালা, দোনো বাড়িওয়ালা টাকা পয়সাওয়ালা, তখন এক বাড়িওয়ালার জনসমর্থন বেড়ে গেছে, আরেক বাড়িওয়ালা মনে মনে কয় যে হের এত জনসমর্থন কেমনে বাড়লো, দেখি ছাড়ব, আমার কি শক্তি কম আছে নাকি, টাকা পয়সা কম আছে নাকি। মানে এক বাড়িওয়ালার ভালো সম্পদ দেখলে পাশের বাড়িওয়ালার মধ্যে ঈর্ষা জাগে, হিংসা জাগে, এটাকে বলা হয় হাসাদ। ঠিক আলেম যদি চারটা এক জায়গায় থাকে, এটা আমরা ছাত্র জীবন থেকে দেখে আসছি, আল্লাহ মাফ করুক, আমরা সবসময় চেষ্টা করি আল্লাহ এই দোষ থেকে, এটা মারাত্মক একটা দোষ, এটা থেকে আল্লাহ হেফাজত করুক। দেখা যায় হুজুর সাতজন, ওস্তাদ সাতজন, এক ওস্তাদের ভক্ত ছাত্র বেশি, মানে ওস্তাদ অত ভালো পড়ায়, ওনার পড়াশোনার ইয়া ভালো, ছাত্ররা পছন্দ করে, এই ওস্তাদের ছাত্ররা বেশি পছন্দ করে কেন, এটাও তার একটা বিপদের কারণ। অন্যরা তার প্রতি হিংসা করা শুরু করে, ঈর্ষা করা শুরু করে, হে কি জানে, হের হের ব্যাপার এত সমর্থন কেন, হের এত মহব্বত করে কেন। দেখবেন কোনো আলেমকে যদি মানুষ বেশি মহব্বত করে, আরেক আলেম বলে যায় রে হের মধ্যে কি, হে কি জানে। যুক্তিবাদী সাহেব এক সময় সুন্দর করে ওয়াজ করতেন, কয়েক জায়গায় দুজন ওয়াজ করতে গেছে, তা এক হুজুর ওয়াজ করতে স্টেজে গেছে, আরেকজন ভিতরে বসে আছে, তো লোকজন আসে জিজ্ঞাসা করতেছে, ভাই হুজুর যে ওয়াজ করতে গেছে যে হে কেমন আলেম, কয়ারে হে একটা গরু না, হে কি আলেম নেই। আচ্ছা ঠিক আছে, ওই হুজুর ওয়াজ করছে, উনি এখানে বসে আছে, ওই হুজুর ওয়াজ করে আসছে, এবার এই হুজুর গেছে, ওই হুজুরকে জিজ্ঞাসা করতেছে, ভাই যে এখন যে ওয়াজ করতে গেল উনি কেমন আলেম, কয়ারে হাতে কি আলেম নেই, এতে ছাগলে না। একজন বলছে গরু, আরেকজনকে বলছে ছাগল। আচ্ছা রাত্রে খাবার দিব দোনোজনকে, দোনোজনকে একজনকে আনি গরুর খাবার দিছে, একজনকে আনি ছাগলের খাবার দিছে। এখন দুজনকে কিরে ভাই ওয়াজ করতে কোন দেশে আসলাম, এই দেশের মানুষ কি এগুলা খায় নাকি, আমাদেরকে মানুষের খাবার না দিয়ে গরুর খাবার দে, ছাগলের খাবার দে। পরে লোকজন এসে বললো যে হুজুর আপনারাই তো বলছেন, আপনি ওরা গরু বলছেন, এই আপনারা ছাগল বলছে, তো গরু আপনারা একজন গরু একজন ছাগল, গরু ছাগলের খাবারে খাইবেন। তখন একজন আরেকজনের হাত ধরে তওবা করছে, ভাই আজকে থেকে তওবা করলাম, আর জীবনে কাউ কারোর গরুও বলবো না ছাগলও বলবো না। তাহলে আমাদের এই দশা, ঠিক উম্মার মধ্যেও এই কিবির এবং হাসাদ, এটার কারণে মানুষ হেদায়ত পায় না। দেখা যায় মানুষ আর একজন, প্রথমেই আপনি যখন একজন আলেমকে দেখে, আমাদের সমাজের অবস্থাটা আমি বলি, বাস্তব অবস্থাটা, যখন নতুন একজন আলেমকে দেখে, তো কোরআন হাদিসের কথা বলছেন, ভালো কথা বলছেন, বলে যে খুব ভালো, নরিত খুব ভালো হয়েছে, এবার খোঁজা শুরু করে যে এই হুজুর এটা কোন দল করে, কোন হুজুরের মুরিদ, আমার তরিকার সাথে মিলে কিনা, বাস যদি আমার হুজুরের মুরিদের সাথে এই হুজুরের সেই হুজুরের মুরিদ হয়, এক দলের হয়, এক তরিকার হয়, বাস এই হুজুরে যা করছে সব ঠিক আছে। যদি খবর নিয়ে জানা গেল যে না উনি তো আমাদের হুজুরের মুরিদ না, উনি আরেক জায়গার মুরিদ, বাস এবার এই হুজুরে যা কোরআন হাদিস বলছে সব ভুল, একটাও ঠিক নেই, এরকম অসংখ্য সমাজে হাজার হাজার, এটা বাস্তব, আমি এরকম অসংখ্য জায়গায় দেখছি, এটা অভিজ্ঞতার আলোকে, বাস্তব অভিজ্ঞতার আলোকে বলতেছি। যখন দেখে যে এটা আমার দলের, তখন সব ঠিক আছে, দলের না হইলে এটা যদি মনে হয় আমার হুজুরের মুরিদ না, বা আমার দলের লোক না, বা আমার গ্রুপের না, আমার ফেরকার না, বাস এবার এটার কিছুই ঠিক নেই। এটার নাম হলো কিবির ওয়াল হাসাদ। এই কিবিরের কারণে, হাসাদের কারণে মানুষ হেদায়ত পায় না, হেদায়ত থেকে বঞ্চিত হয়। এজন্য হেদায়ত পাইতে হলে খালেজ ভাবে হিংসা ছাড়তে হবে, কেবির ছাড়তে হবে। যখন বড় একজন বক্তা হয় দেখবেন যে সুন্দর কথা বলতেছে কোরআন সুন্নার, লক্ষ লক্ষ মানুষ তার কথা শুনতেছে এবং কোরআন সুন্নার বাইরে কোনো কথা বলতেছে না। এখন সবাই খোঁজ নেয় যে আচ্ছা এই যে কথা বলতেছে কোরআন সুন্নার, এ কি আমাদের অমুক হুজুরের মুরিদ? কোন হুজুরের মুরিদ? খবর নিয়ে দেখলো যে এই লোক কোনো হুজুরের মুরিদ না। বাস এবার এই লোকে যত কোরআন বলুক যত হাদিস বলুক এই লোক ঠিক নেই, এই লোক ইহুদির দালাল, এই লোক খ্রিস্টানের দালাল। তারপরে আবার কয় আরে বেড়া এতে ডাক্তার, হের দেখি ভক্ত এত লক্ষ লক্ষ মানে না, আমি এত বড় মুক্তিসাম আমার দেখি 1000 ভক্ত হয় না। হিংসা জাগে কিন্তু, যে যদি আমি এখানে বয়ান করলাম আজকে, কালকে যদি এখানে আরেকজন ভাই এসে বয়ান করে ওনার বয়ান মানুষ বেশি পছন্দ করে তখন আমার ভিতরে হিংসা জাগে। এটার নাম কিবির ওয়াল হাসাদ। হেদায়েত পাইতে হইলে খালেজ ভাবে মাথা থেকে হিংসা ছাড়তে হবে, কিবির ছাড়তে হবে। এটা না ছাড়লে হেদায়েত পাওয়া যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকালা যাররাতিন মিন কিবির, যার অন্তরে বিন্দু পরিমাণ জাররা পরিমাণ কিবির আছে ওই লোক কোনোদিন জান্নাতে প্রবেশ করবে না। যেই লোকের অন্তরে সামান্য কিবির আছে, অহংকার আছে, এই লোক কোনোদিন জান্নাতে যাবে না। সাহাবাই কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা তো অনেক সময় দেখা যায় সুন্দর জামা সুন্দর কাপড় এগুলো পছন্দ করি, সুন্দর জুতা এগুলো পছন্দ করি, তাহলেও কি আমাদের এটা কিবির হবে, অহংকার হবে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না অহংকার সেটা না, অহংকার হলো, অহংকার হলো তুমি মানুষকে তুচ্ছ জ্ঞান করা, গামতুন নাস ওয়া বাতারুল হক। অহংকার হলো তুমি নিজেকে বড় মনে করা, অন্য মানুষকে তুচ্ছ মনে করা, তুমি নিজেকে বড় আলেম মনে করো আর বাকি সব আলেমেরে আলেমে মনে করো না, এটাই অহংকার। মানুষকে অন্যকে তুচ্ছ মনে করা, অন্যকে সম্মান দেওয়া, এটা হলো জ্ঞানের পরিচয়, আর অন্যকে তুচ্ছ করা এটা অহংকারের পরিচয়। আরেকটা হলো বাতারুল হক, সত্য জানার পরে হক জানার পরে হককে প্রত্যাখ্যান করা, মানে কোরআন হাদিসে সব মিলে সব কিছু মিলে দেখলাম যে এটা একেবারে হক, কিন্তু তারপরেও মেনে না নেওয়া, মানতে পারতেছি না, এতদিন পর্যন্ত বাপদাদারা মানে নাই, আমি এখন হঠাৎ করে মানবো এটা মেনে নেওয়া যায় না সহজে। এত বড় বড় আমাদের ওস্তাদরা গেছে হুজুরেরা গেছে এরা মানে নাই, আমি মানবো, এটাই অহংকার। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাতারুল হক।